যে ব্যক্তি তাবিজ লটকাবে, তাবিজ ঝুলাবে, লটকাবে নিজের গায়ে, নিজের স্ত্রীর গায়ে, ছেলে মেয়ের শরীরে, নিজের গাড়িতে, বাড়িতে, আম বাগানে, লিচুর গাছে। সূরা কাহফের নকশা, আম বাগানে লিচুর গাছে আমাদের দেশে লটকানো হয়, আমিও করেছি। শুনে আপনারা আশ্চর্য হচ্ছেন, এক কাল ছিল যেই কালে গ্রামের লোক, এবার আম বাগান তো আমাদের দেশে, রাশিয়ার চাপেনাওয়াজ মালদা তো আম আর আম ফজলি আম, তো আমের ফলন হয় না, আমের মুকুল থাকে না, মুকুল নষ্ট হয়ে যাচ্ছে ইত্যাদি। তো কি করো, ওই যে নকশাগুলি যে বানানো আছে বিদাতিদের নকশা, কোরআনের শেষে না হয় শুরুতে প্রত্যেক সুরের একটা করে নকশা আছে, তার মধ্যে সুরা কাহফ, সুরা মারিয়ামের, সুরা মারিয়াম, মারিয়াম কোথা থেকে নিল, মারিয়াম আলী ইসলাম আনসিজিন ফল খেয়েছেন, সুতরাং এরাও মারিয়াম আলী ইসলামের সুরা মারিয়ামের নকশা দিয়ে আনসিজিন ফল খাবে। এরা কথা বুঝতে পারছেন, লিখে দাও। একেবারে পহিলি দোষী জামাতে পড়তাম, তখন দিন সম্পর্কে জানতাম না, লিখে দাও বাস, কাজ হচ্ছে লিখে দাও। আমি উর্দু লিখতে পারি, আরবি লিখতে পারি, ঠিক আছে। আর তামাইম তাবিজের শিরক দেওবন্দি বেরেলভি তো জানে না, ওটাই ধর্ম তাদের, আহলে হাদিস অনেকে জানে না, শুনে রাখেন ভালো করে, আরবি দেশের আহলে হাদিসের অনেকে জানে না যে তাবিজ শিরক, যার ফলে এই তাবিজ চলতে থাকতো। হ্যাঁ, আমের গাছে, লিচুর গাছে সুরা মারিয়ামের নকশা লিখে দেবে। তবে যে ব্যক্তি তওবা করে নিয়েছে, আল্লাহ তার উপর বড় নিয়ামত হয়েছে, আলহামদুলিল্লাহ সংশোধন হয়ে গেছে, যে সব ভাইয়ের এইসব থেকে সংশোধন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর তাইব মিনাজ জামবে কামাল্লা জামবালাহু, যে ব্যক্তি গুনাহ করেছে, গুনাহ করার পরে তওবা করেছে, সে যেন গুনাহ করেইনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সুতরাং কেউ যদি তাবিজ করে থাকেন, এখনো করে থাকেন, এখনো পরে থাকেন, অথবা স্ত্রী ছেলে মেয়ের গায়ে থাকে, তওবা করেন, ছিঁড়ে ফেলে দেন, খুলে চড়ে ফেলে দেন, আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন, যেন আপনার দ্বারা গুনাহই হয়নি। আল্লাহ পাক এখনো রাস্তা তওবার খুলে রেখেছেন, কিন্তু মদ যদি চলে আসে, তাবিজ গায়ে আছে আর মদ চলে আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, এই অবস্থায় মরে যাও যে তোমার গায়ে তাবিজ আছে, তোমার বিবির গায়ে তাবিজ, তোমার ছেলে মেয়ের গায়ে তাবিজ, তোমার আম বাগানে তাবিজ, লিচুর গাছে তাবিজ, কাঁঠাল গাছে তাবিজ, ওই অবস্থায় যদি মরে যাও, মা আফলাহ তাবাদা, কোনদিন তুমি রেহাই পাবে না, মুক্তি পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কিতাবুত তাওহীদের যে সিলসিলা দর্স যে হয়েছে, তাতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। আরো ইনশাআল্লাহ তাআলা তাবিজ সম্পর্কে আগামীতে আলোচনা করা যাবে। এতটুকু যথেষ্ট যে কোনো ভাইয়ের কাছে তাবিজ যদি থাকে আল্লাহর হস্তে শিরক থেকে মুক্ত হওয়ার জন্য, আর এই রাত্রে যদি হাদিস সহি হয় মাফ নেওয়ার জন্য, আর যে কোনো সময়, শুধু এই রাত্রেই কেন, শিরক মুক্ত কোনো মানুষ থাকলে আল্লাহ অবশ্যই তাকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। কোনোদিন না কোনোদিন জান্নাত পাবে যদি শিরক মুক্ত কেউ থাকে, আর তাবিজ নিয়ে মরবেন, মাফ লাহ তাবাদা, কোনোদিন রেহাই পাবেন না, মুক্তি পাবেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই হাদিসে তাহলে আসলে যে ব্যক্তি মুশরিক হবে না, শিরিক করে না, শিরকি আকীদা রাখে না, শিরকি আমল করে না, তাকে আল্লাহ কি করবেন, এই রাত্রে আল্লাহ তার রহমতে মাফ করে দেবেন, রহমতের নজর দিলে আল্লাহ মাফ করে দিলেন তাকে, যে এই বাড়িওয়ালা শিরিক করে না, অমুক গ্রামের লোক শিরিক করে না, অমুক পরিবার শিরিক করে না, আল্লাহ মাফ করে দিলেন। দেখলেন আরো বেশ কিছু পরিবার আছে, দেখলেন যে এরা অন্তরে বিদ্বেষ রাখে না, এদেরকে মাফ করবো না, অন্তরে শত্রুতা রাখে, প্রতিবেশী প্রতিবেশী মিল নাই, বন্ধুতে বন্ধুতে মিল নাই, শত্রুতা রাখে, হিংসা করে, মাফ নেই তাদের জন্য। কিন্তু যদি অন্তর সাফ হয়, অন্তর পরিষ্কার করে ঘুমাইলেন, অন্তরে কোন রকমের শত্রুতা নেই, বিদ্বেষ নেই, কারো ক্ষতি হোক এই আশা আকাঙ্ক্ষা রাখেন না, মনের কামনা বাসনা যে আল্লাহ সবারই খায়ের করুক, কল্যাণ করুক, এইরকম যদি হিতাকাঙ্ক্ষী হন, তাহলে আল্লাহ পাক মাফ করে দেবেন, শিরিক মুক্ত হন, আর অন্তরকে শত্রুতা বিদ্বেষ হিংসা মুক্ত করেন। কোন আমলের কথা এই হাদিসে বলা হয়নি, বিনা আমলে আল্লাহ পাক মাফ করে দেবেন। এই হাদিসে কোনো প্রমাণ নেই যে এই রাতে নফল পড়েন বেশি বেশি করে, যেহেতু এই রাতে আল্লাহ মাফ করেন বেশি বেশি নফল পড়েন, এই রাতে আল্লাহ মাফ করবেন সেই জন্য জামাত করেন, এই রাতে মাফ করবেন সেই জন্য কোরআন খতম করেন, এই রাতে মাফ করবেন সেই জন্য হালুয়া রুটি খাওয়ান, এই রাতে মাফ করবেন সেই জন্য কবরস্থান যান, আছে। সুতরাং তিলকে কবু তাল করো না, তিলকে কবু তাল করো না, তিলকে তাল করিয়েন না, তিল আছে যে শিরক মুক্ত হন, আর অন্তরকে বিদ্বেষ শত্রুতা মুক্ত করুন, আল্লাহ মাফ করে দেবেন। আর ওকে তাল বানিয়ে দিয়ে আর বিদাত শুরু করে, ধুমধাম শুরু করে দেন, পবিত্র শবে বরাত অনুষ্ঠান, ইয়া একটা ঈদ হইতে চলেছে, এই বিদাতে লিপ্ত হইয়েন আল্লাহ রাস্তা। হ্যাঁ শোনেন, আর আছে কথা, এই জন্য তো বলছি যে সময় সাধ্যই কিনা। এখন আয়াতের কথা শোনেন, সুরায় সূরা দোখানে একটি আয়াত রয়েছে, আয়াতে আল্লাহ পাক কি বলেছেন, হামিমুল কিতাবিল মুবিন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিমুল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসালিন। এই আয়াতের তাফসীর শোনা আপনাদেরকে, সবচাইতে প্রসিদ্ধ এবং প্রাচীন তাফসীর, তাফসীর ইবনে জারির তাবারির পরে হচ্ছে তাফসীর ইবনে কাসির। তাফসীর ইবনে কাসির, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি যেমন প্রখ্যাত মুফাসসির ছিলেন, তেমন মুহাদ্দিসও ছিলেন। এইরকম মুফাসসির আর খুঁজে পাবেন না আপনাদেরকে বলছি, যিনি মুফাসসিরও ছিলেন আর মুহাদ্দিস, মানে আমাদের মুহাদ্দিস পোস্ট নয়, আর আলিয়া মাদ্রাসা একটা করে মুহাদ্দিস পোস্ট আছে, ব্যাস না। কেমন মুহাদ্দিস ছিলেন শুনুন, মুসনাদে আহমদের 30,000 হাদিস সম্পূর্ণ তার মুখস্থ ছিল, কুতুবে শাতাত ছিল, বুখারি মুসলিম আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, এগুলো তো মুখস্থ ছিলই, কিন্তু মুসনাদে আহমদ এর 30,000 হাদিস ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি মুফাসসিরের মুখস্থ ছিল। এই জন্য এর একটা লক্ষণ, এই জন্য তিনি তফসির করতে গিয়ে যারা আরবিতে তফসির পড়েন অথবা বাংলায় পড়ে লক্ষ্য করবেন, একটা হাদিস, একটা আয়াতের তফসির, একটা হাদিস হয়তো বুখারী মুসলিম আছে, আবু দাউদে আছে, কিন্তু তিনি মুসনাদ আহমদ আরো বেশি করে ভালো মুখস্থ রেখেছিলেন। ওয়াকাদ রাওয়াল ইমাম আহমদ বলছেন, ইমাম আহমদ বর্ণনা করেছেন। যারা গবেষক তারা তদন্ত করে দেখছে হাদিস শুধু মুসনাদ আহমদ না, আবু দাউদেও আছে, তিরমিজিতেও আছে, নাসাইতেও, বুখারীতেও হয়তো আছে। অনেক সময় এরকম হয়েছে, কারণ আপনার কথা বলছি একটা উদাহরণ দিয়ে, আপনার যদি একটা কিতাব খুব ভালো করে মুখস্থ থাকে, রিয়াজুস সালেহীন খুব ভালো করে মুখস্থ আছে, খুব ভালো করে রিয়াজুস সালেহীন মুখস্থ, অথচ রিয়াজুস সালেহীন হাদিসের একটি ছোট্ট কিতাব, কিন্তু আপনার বুখারী মুখস্থ নেই। আমাদের দেশের আলেমদের এরকম আছে, মিশকাত খুব ভালো করে মুখস্থ আছে, কিন্তু বুখারী মুসলিম আবু দাউদ তেমন মুখস্থ নেই। অনেক আলেম যারা হাদিস মুখস্থ রাখে, মিশকাত মুখস্থ আছে, জিজ্ঞাসা করি যে এই হাদিসটি কোথায় আছে, বলছে মিশকাতে আছে, রিয়াজুস সালেহীন আছে। রিয়াজুস সালেহীন আসল কিতাব তো ছোট্ট ক্ষুদ্র কিতাব, কিন্তু আপনি রেফারেন্স দিচ্ছেন কিসের, রিয়াজুস সালেহীনের, অথচ হাদিস বুখারী অথবা মুসলিম আছে। তো ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাই হাদিসের ইমাম ছিলেন আর তফসিরের ইমাম ছিলেন। তিনি কি বলছেন এই আয়াত সম্পর্কে, প্রথম আয়াতের তর্জমা করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আল্লাহ বলছেন হামিম, হামিম আল্লাহ এর অর্থ জানেন, আল্লাহ এর উদ্দেশ্য জানেন, যেগুলি বিচ্ছিন্ন অক্ষর কোরআনে বিভিন্ন সুরার শুরুতে, সেগুলির অর্থ আল্লাহ পাক জানাননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাননি। ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের মানে কোরআনে কারীমের, আমি শপথ করছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি একে নাজিল করেছি, কাকে, কোরআনুল কারীমকে নাজিল করেছি, কারণ তার আগে কসম হইল হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম, তারপরে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু, আমি তাকে নাজিল করেছি, মানে কিতাবে মুবিনকে, সুস্পষ্ট কিতাবকে নাজিল করেছি, কোরআনকে নাজিল করেছি, ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাতে, বরকতময় রাতে নাজিল করেছি। এই বরকতময় রাত কি, সমস্ত তাফসীরকারগণ প্রায় বলেছেন বরকতময় রাত হচ্ছে কি, কদরের রাত, আর তা হচ্ছে শাবানে না রমজানে, কারণ এই মর্মে তিনটি আয়াত মনে রাখবেন, একটি তো এটি, একটি আয়াত যাতে বরকতময় রাত বলা হয়েছে, বরকতময় রাত রমজানও হইতে পারে যেমন, তেমন অন্য মাসেও সম্ভাবনা আছে, কিন্তু এই সম্ভাবনা কেটে যায় অন্য মাসে হওয়ার কোন আয়াত দ্বারা, সূরায়ে কদর দ্বারা। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওমা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ইলা আখিরিহি। আল্লাহ কি বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে, শবে কদরে, কদরের রাতে, শবে কদর নাজিল করেছি। স্পষ্ট হলো না, হলো না, শবে কদর কেউ যদি বলে যে রমজানই হবে নাকি, শাবানে তো হইতে পারে, শবে রাত্রি ধরে নিলাম কদরের রাত, তাহলে তাকে কি বলবো, তৃতীয় আয়াত স্মরণ করো, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস সেই মাস যে মাসে আল্লাহ প্রথম কোরআন নাজিল করেছেন, প্রথম আসমানে, গত সপ্তাহে বলেছিলাম প্রথম আসমানে আল্লাহ একসাথে নাজিল করে দিয়ে সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম 23 বছরে নিয়ে এসেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তাহলে কোরআনে কারীম নাজিল হয়েছে রমজান মাসে কদরের রাতে, আর সেটি হচ্ছে বরকতের রাত, সেটি হচ্ছে বরকতের রাত, বরকতের রাত তাহলে শবে বরাত নয়, 15 শাবানের রাত নয়, বরং কদরের রাত। এই সম্পর্কে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন তা শোনা আপনাদেরকে, বলছেন যে ইন্না আনজালনাহু, তাফসীর করছেন, আই আল কিতাবুল মুবিন, নিশ্চয় আমি এই সুস্পষ্ট কিতাবের নাজিল করেছি, আল্লাযী হুয়াল কোরআন আলাল কওল আল মুআওয়াল আলাইহি, সুস্পষ্ট, ফি লাইলাতিন মুবারাকা, ফি লাইলাতিন মুবারক, বরকতময় রাতে। হিয়া লাইলাতুল কদর, তা হচ্ছে কদরের রাত। আলা মা রওয়ি আন ইবনে আব্বাস, এই রিওয়ায়াত বর্ণিত ইবনে আব্বাস থেকে। সাহাবাই কেরামদের মধ্যে প্রখ্যাত মুফাসসির হোসেন ইবনে আব্বাস তা থেকে বর্ণিত। ওয়া কাতাদা ইবনে জুবাইর মুজাহিদ ইবনে যায়েদ ওয়াল হাসান ওয়া আলাইহি আকসারুল মুফাসসিরিন ওয়া যাওয়াহির মাহুম, অধিকাংশ মুফাসসিরিনগণ এই এটি বর্ণনা করেছেন যে আল্লাহ পাক রব্বুল বরকতের রাতে নাযিল করেছেন কোরআনুল কারীম, মানে হচ্ছে হিয়া লাইলাতুল কদর। ওয়াকালা ইকরিমা, ইকরিমা বর্ণনা করেছেন, ইকরিমা এবং তার সাথে আরো কিছু লোক। হিয়া লাইলাতুন নিসফে মিন শাবান, বরকতের রাত হচ্ছে কি নিসফে শাবান। এই নিসফে শাবান ওয়া তুসাম্মা লাইলাতুর রহমান ওয়া লাইলাতুল মুবারাকা ওয়া লাইলাতুস সাক ওয়া লাইলাতুল বারা, এগুলির নাম। রুহুল মানিতে প্রচার মাধ্যম বলবে, গত বছরে বলেছে রুহুল মানি একটি তাফসীর কিতাব রয়েছে ইমাম আলুসি, ওতে এই নামগুলি উল্লেখ করেছে। কোন হাদিস আছে যে শবে বরাতের নাম হচ্ছে নিসফে শাবান, নাম হচ্ছে লাইলাতুর রহমান, এর নাম হচ্ছে লাইলাতুল মুবারাক, এর নাম হচ্ছে লাইলাতুস সাক, চেকের রাত, আল্লাহ চেক বিতরণ করে চেক, ও লাইলাতুল বারা এটি হচ্ছে মুক্তির রাত। তো এগুলি ওই তাফসীর আলুসিতে বা তাফসীর রুহুল মানিতে রয়েছে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই হাদিস সম্পর্কে বলছেন যে না, এই এই হাদিস তো নয়, এটি হচ্ছে ইকরামার মন্তব্য। ইকরামা যে বলেছে যে নিসফে শাবান, মুবারক রাত মানে নিসফে শাবান, বলছেন ওমান কালা লাইলাতুন নিসফে মিন শাবান ফাকাদ আবআদান নাজাতা, যে ব্যক্তি বলবে যে এই লাইলাতুন মুবারাকা ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা, মানে কোরআন নাজিল করেছে বরকতের রাতে মানে শবে বরাতে, সেই ব্যক্তি সত্য থেকে হক থেকে অনেক দূরে চলে গেল। ফাকাদ আবাদান নাজাত, সত্য থেকে হক থেকে সেই ব্যক্তি অনেক দূরে চলে গেল। সূরায়ে দোখানের প্রথম যে আয়াতগুলি চার পাঁচটি আয়াত রয়েছে তার তাফসীর ইবনে কাসিরে বাংলায় পড়তে পারবেন, ইংরেজিতে তাফসীর রয়েছে, আরবিতে তাফসীর রয়েছে, উর্দুতে তাফসীর রয়েছে, পড়তে পারবেন। তাতে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এইভাবে উল্লেখ করেছেন যে যারা বলবে যে লাইলাতুল মুবারাকা মানে শবে বরাত, তারা হক থেকে অনেক দূরে চলে গেল। আর অধিকাংশ মুফাসসিরিনগণ যে তাফসীর করেছেন যা যেটি হচ্ছে নির্ভরশীল নির্ভরযোগ্য তাফসীর, তা হচ্ছে যে লাইলাতুল কদরই হচ্ছে লাইলাতুল মুবারাকা, আর তা হচ্ছে রমজান মাসে। কথা আরো বেশ কিছু লম্বা আছে ওই রুহুল মানির। রুহুল মানিতে একদলের কথা উল্লেখ করেছেন, তারা বলছে যে قال الحسن وفرقه ذلك في اجل بني ادم يكتب سبحانه في ليله القدر وقيل في ليله النصف من شعبان اجل الموت فيامه وناسا من ديوان الاحياء ويثبتهم في ديوان الاموات। এখানে ইমাম আলুসি রুহুল মানিতে উল্লেখ করেছেন, তিনিও ইখতিলাফ উল্লেখ করেছেন। প্রচার মাধ্যমে করা হয় কি, শুধু ওই যঈফ দুর্বল উক্তিটি উল্লেখ করা হয়। এখানে কি উল্লেখ করেছেন, বলছেন হাসান বাসরি এবং এক দল উলামায়ে কেরাম মুফাসসিরিনগণ তারা বলেছেন যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আল্লাহ যা বলেছেন এই রাতে প্রত্যেক হিকমতের কাজের ফয়সালা করা হয়। হিকমতের কাজের ফয়সালা করা হয় মানে এক বছরের তকদির, মানে হায়াত মত লিখা হয়, এক বছরের হায়াত মত লিখে মালাকুল মতকে ধরিয়ে দেওয়া হয় যে এই এক বছরের মধ্যে এত লোক তোমাকে তাদের রুহ কবুজ করতে হবে। এই রাতটি কোন রাত, অধিকাংশ আইম্মা কেরাম বলেছেন যে ইয়াকতুবু সুবহানাহু ফি লাইলাতিল কদর, এটি আল্লাহ পাক কখন করেন, লাইলাতুল কদর। লাইলাতুল কদর কখন, রমজান মাসে, রমজান মাসের শেষ 10 দিনের বিজড়গুলিতে। ওয়া কিলা, আর কেউ কেউ বলেছেন, আরবি ভাষায় কিলা মানে হচ্ছে দুর্বল উক্তি, যেটা গ্রামার যারা পড়েছেন নাহু স্যার পড়েছেন তারা ভালো করে জানেন, ফেকার কিতাব যারা পড়েছেন তারাও জানেন, আলেমরা আমাদের এই কথাটি অন্তত বুঝেন। কালু মানে তারা বলেছেন শক্তিশালী মন্তবার, কিলা মানে কেউ কেউ বলেছেন, অকিলা আর বলা হয়েছে, ওর শাব্দিক অর্থ হচ্ছে আর বলা হয়েছে, বলনেওয়ালা কে মানে উল্লেখযোগ্যই নয়। ফি লাইলাতি নিসফি মিন শাবান, সেটি হচ্ছে শাবানের 15 তারিখে, মৃতদের যারা মারা যাবে তাদের বয়স লিখা হয়, ফায়ামহু আনাসান মিন দিওয়ানিল আহিয়া, যারা জীবিত আছে জীবিতদের লিস্ট থেকে তাদেরকে নিয়ে গিয়ে তাদের নামগুলি লিখা হয় দিওয়ানুল আমওয়াত, মৃতদের যে রেজিস্টার আছে তাতে লিখা হয়, এই কথা বলা হয়েছে। তাহলে সহিহ মত জানতে পারলেন তাফসীরকারদের, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির তাফসীর কথা বললাম, এমনকি ইমাম আলুসি রুহুল মানির লেখক তিনিও বলছেন, আগে উল্লেখ করেছেন যে লাইলাতুল কদরে ভাগ্য লিখা হয় এক বছরের, আর তারপরে কিলা বলে কেউ কেউ বলেছেন বলে উল্লেখ করেছে এই শাবানের 15 তারিখের কথা। সুতরাং সেটি নির্ভরযোগ্য নয় এবং সেটি সবচেয়ে বড় কথা কোরআন বিরোধী। আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছে রমজানে, আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছে লাইলাতুল কদরে, আর আল্লাহ বলেছেন তৃতীয় জায়গায় যে বরকতের রাতে, তো বরকতের রাতে আলাদা করে কি করে লাগাবেন আপনি? যদি তাই করেন তাহলে কোরআনে কারিমে তাহলে আল্লাহর কথায় দ্বন্দ্ব আছে, আল্লাহর কথায় দ্বন্দ্ব হইতে পারে? রাত মানে এখানে তিনি বলতে চেয়েছেন যে ওলামাদের ইখতিলাফ আছে যে এই শাবানের 15 তারিখের কোন ফজিলত আছে কিনা, এই সম্পর্কে কিছু হাদিস বর্ণনা করা হয়েছে। যে হাদিস একটা ওই হাদিস যে বললাম যে হাদিসটাকে হাসান বলেছেন আল্লামা নাসিরুল আলম, সেই হাদিসে ইঙ্গিত করেছেন। তারপরে বলছেন যে সালাফদের কিছু লোকেরা এই রাত্রে একা একা নামাজ পড়তেন আর শাবান মাসের আমভাবে রোজা রাখতেন। ফজিলত অস্বীকার করেছেন, তারা বলেছেন না কোনো ফজিলত নেই। তাহলে হাদিস যে বর্ণিত হয়েছে যে হাদিসগুলি যাইফ হাদিসগুলো শুনাইলাম, আর এই মর্মে যে হাদিসগুলি এসেছে সেগুলির প্রত্যেকটি সম্পর্কে তারা সমালোচনা করেছেন, বলেছেন হাদিসগুলি সহি নয় ভিত্তিহীন। যেমন কালাব গোত্রের যত বকরি রয়েছে, বকরি ছাগলের লোমের সংখ্যা পরিমাণ মানুষকে আল্লাহ মাফ করেন হাদিস, এই সব এই ধরনের হাদিসগুলি সবগুলিকে তারা অস্বীকার করেছে, এগুলি হাদিস সহি নয় বরং জয়ীফ জাল হাদিস। তারপরে এই মদিনাবাসীরা অন্যান্য আলমাই কেরামা তারা বলেছেন লা ফারকা বাইনা ওয়া বাইনা গায়রিহা, শাবানের 15 তারিখের রাত আর অন্য রাতের মাঝে কোনো পার্থক্য নেই। তারপরে তিনি বলেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহির মত, আল্লামা নাসিরুদ্দিন আলবানীর মত, যে এই রাতের ফজিলত আছে কার জন্য? যে ব্যক্তি মুশরিক নয় আর যে ব্যক্তি বিদ্বেষী নয় তার জন্য। এবং মুসনাদ ইমাম আহমদ থেকেও তিনি উল্লেখ করেছেন এই কথাটি। আর তারপরে বলেছেন যে এই রাতে আল্লাহ পাক মাফ করেন, এতটুকু তিনি বলেছেন। কিন্তু তারপরে বলছেন ফা আম্মা সাওমু ইয়াউমিন নিস মুফরাদান ফালা আসলা লাহু বাল ইফরাদুহু মাকরুহুন, তবে শুধু 15 তারিখের দিনে রোজা রাখা এর কোন ভিত্তি নেই, বরং এটি হচ্ছে মাকরুহ অপছন্দনীয়। ওয়া কাযালিকা ইত্তিখাযুহু মাউসিমান, এটাকে উৎসবে পরিণত করা, শবে বরাতকে উৎসবে পরিণত করা। তুসনাউ ফিহিল আতিমাতু, এতে খাদ্য তৈরি করা, হালুয়া রুটি তৈরি করা। অতুজহারু ফিহি জিনাতু, এবং এতে সাজসজ্জা করা, ভালো অনুষ্ঠান করার জন্য আমাদের দেশে যে স্টেজ তৈরি করা ইত্যাদি সব। হিয়া মিনাল মাওয়াসিমিল মুহদাসাতিল মুবতাদি আল্লাতি লা আসলা লাহা, এগুলি হচ্ছে বিদাতী কাজ যার কোনো ভিত্তি নেই। বাড়িতে বা বাজারে একত্রিত হয়ে আলফিয়া নামাজ পড়া, আলফিয়া নামাজ এর আগে বলেছি, আলফিয়া নামাজ মানে হাজারে নামাজ, 1000 রাকাত না, 1000 রাকাত নাই, হ্যাঁ 100 রাকাত নামাজ, আর প্রত্যেক রাকাতে 10 বার কুল আল্লাহ অথবা অথবা আর এক রকম করে পড়ে, এক কথায় 1000 বার কুল আল্লাহ জুড়ে দিতে হবে, 1000 বার কুল আল্লাহ পুরা করতে হবে। এই যে আলফিয়া নামাজ, এই বিদাতি নামাজ সম্পর্কে বলছেন কি তা শুনেন ইমাম তাইমিয়া, বলছেন ফাইন হাযাল ইজতিমা লিসালাতিন নাফিলাতিন মুকাইয়াদাতুন বিজামানিন ওয়া আদাদিন ওয়া কাদরিন মিনাল কিরাতে মাকরুহুন লাম ইউশরা, বলছেন যে এই একত্রিত হওয়া নফল নামাজ পড়ার জন্য বিশেষ সময় মানে শবে বরাতে যে 15 শাবানে, আর তারপরে ওতে বিশেষ তরিকায় যে 1000 বার কুল আল্লাহ পড়বো কাদর মিনাল কেরা মাকরুহুন, এটি হচ্ছে মাকরুহ। আর হানাফি ফেকার মাসলা বলছি, ফোকায় হানাফিদের ইত্তিফাক রয়েছে, ঐক্যমত রয়েছে, যদি কোন ফিকার কিতাবে ফতোয়ার কিতাবে মাকরু বলা থাকে তাহলে তার মানে হচ্ছে মাকরু তাহরিমি, মাকরু তাহরিমি মানে হারাম, জায়েজ নয়। লাম ইউশরা, তারপর শরীয়তে এর প্রমাণ নেই, লাম ইউশরা মানে শরীয়তে নেই। ফাইনাল হাদিস আল ওয়ারিদা ফি সলাতিল আলফিয়াতে মওদুউন বিত্তিফাক আহলিল ইলম বিল হাদিস, বলছেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যে সালাতে আলফিয়া সম্পর্কে যে হাদিস বর্ণনা করা হয়েছে মুহাদ্দিসিনদের ঐক্যমতের ভিত্তিতে মানে সর্বসম্মতিক্রমে এই হাদিস হচ্ছে মওদুউন, জাল হাদিস, জাল হাদিস। কিতাব হচ্ছে ইক্তিজাউস সিরাতিল মুস্তাকিম ও মুখালাফাতু আসহাবিল জাহিম, আমার কাছে আরবিতে কিতাব আছে, আরবিতেই কিতাব আছে, তর্জমা হয়নি। পৃষ্ঠা নম্বর হচ্ছে 302। তো আলফিয়া নামাজ অথবা রাত্রে সবাই সকলে সম্মিলিত হওয়া, ধুমধাম করে ওয়াজ মাহফিল করা বা নফল পড়া, যতগুলি কাজ রয়েছে, খাদ্য তৈরি করা, সবগুলির কথা বলি আমি তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, এগুলি বিদাত। আজকে থেকে প্রায় 600 বছর আগে, 600 বছর প্রায় হয়ে যাচ্ছে, 600 বছর আগে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি শাম দেশের কথা, দামেস্কে তিনি থাকতেন, দামেস্কের কথা বলছেন, আর শাম সিরিয়া বিদাতি দেশ, এই দেশে তখন এই বিদাত ছিল খাবার তৈরি করা আর ধুমধাম করা, উৎসব করা। সতর্ক করেছেন সেই জামানার লোকদেরকে এবং কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবে তাদেরকে যে এগুলি হচ্ছে মাকরুহ, লাম ইউশরা, শরীয়তে এর কোনো প্রমাণ নেই। আল্লাহ পাক যেন আমাদেরকে হক কথা বোঝার তৌফিক দান করেন এবং তার প্রতি আমল করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, নেক আমলের যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সুন্নত মোতাবেক চলার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সুন্নত মোতাবেক তাহাজ্জুদ পড়া যেন তৌফিক দান করেন। যেসব ভাইরা নফল ইবাদত বন্দেগীতে আগ্রহী আল্লাহ পাক তাদেরকে যেন তাহাজ্জুদ পড়তে তৌফিক দান করেন। বিদাত থেকে আল্লাহ বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক সাধারণভাবে শাবান মাসে যে রোজা রয়েছে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন ও সাল্লাল্লাহু আলা নবিয়্যানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কিরকম কি বুখারি কোনটা? ও আচ্ছা, একদিন দেখেছি শুধু, ওটা আমি শেষ করার জন্য নয়, ওটা ওই একদিন দেখেছি যেটা আমাদের বিষয়ের সাথে সম্পর্ক ছিল। বেতরের নামাজ সম্পর্কে প্রশ্ন করেছেন এক ভাই, কিন্তু আসলে সময় তো কম, বেতরের একটা লিফলেট আছে, লিফলেটটা দেব, সংক্ষেপে বলি, বেতরের নামাজ সর্বনিম্ন 1 আর সর্বোর্ধে 11 রাকাত পর্যন্ত, যেটা তাহাজ্জুদ, তাহাজ্জুদ আর বেতর একই জিনিস। বেতর মানে বেজড়, আসলে ওটাকে তাহাজ্জুদটাকে বেজড় করে দেওয়া হয় বেতর। তাহলে সর্বনিম্ন 1 যখন পড়বেন, 1 পড়ার তরিকা খুব সহজ, 1 রাকাত আলাদা করে বেতর পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় 1 পড়তেন, 2 2 2 2 করে পড়ে শেষখানে 1 পড়তেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম এরকম করেছেন, সালাতুল লাইলে মাসনা, রাতের নামাজ 2 2 করে পড়ো, ফাইজা খাশি আহাদুকুম সুবহা, তারপরে তোমাদের যখন ভোর হয়ে যাওয়ার, সকাল হয়ে যাওয়ার, ফজর হয়ে যাওয়ার আশঙ্কা হবে, সাল্লা রাকাতান ওয়াহিদা, সাল্লা রাকাতান ওয়াহিদা, 1 রাকাত নামাজ পড়ে নাও, তুতেরো মাকাদ সাল্লাইত, সারা রাত যে নামাজ পড়লে সবগুলি বেজড় হয়ে গেল, 2 2 2 2 যত পড়েছিলে 1 পড়ার পরে সবগুলিকে বেজড় বানিয়ে দিলে। এই হচ্ছে বেতর পড়ার উদ্দেশ্য, যে সারা রাতের যত নামাজ হলো সবগুলিকে বেজড় বানিয়ে দাও, সন্ধ্যা থেকে নিয়ে মাগরিবের পর থেকে শুরু করে। মাগরিবটাকে বিতরুন নাহার বলা হয়েছে, সারা দিনে যত নামাজ পড়লে 2 2 2 2 2 আর মাগরিব 3 পড়ে বিতরুন নাহার, দিনের নামাজকে বেজড় করে দিল। ইন্নাল্লাহ বিতরুন, ইন্নাল্লাহ বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজড় এবং বেজড়কে ভালোবাসেন, এই জন্য দিনেরও নামাজ বেজড় আর রাতেরও নামাজ বেজড়। এই জন্য 1 রাতে 2 বার বেতর পড়তে নিষেধ করা হয়েছে, কারণ 2 বার যদি বেতর পড়ে তো বেজড় বেজড় কি হয়ে যাবে, জড় হয়ে যাবে, নিষেধ করা আছে। লাভ ইতরা না ফিলাইলা, নবী বলছেন যে 1 রাতে 2 বার বিতর নেই, একটা লোক বিতর পড়ে শুয়ে গেছে আর তারপরে ঘুম হয় না বা ঘুম হয়ে গেছে, তাহাজ্জুদ পড়ো আবার বিতর পড়তে চায় না, নিষেধ, বেতর পড়ি না, জোড়া জোড়া পড়ে এখন। তাহলে বেতর 1 রাকাত পড়া এটা হচ্ছে শ্রেয় উত্তম, 3 রাকাতও পড়তে পারেন, 5ও পড়তে পারেন, 7ও পড়তে পারেন, 9ও পড়তে পারেন, 11ও পড়তে পারেন, একসাথেও পড়তে পারেন, ভেঙে ভেঙে পড়তে পারেন। 3 পড়া নিয়ে বেশি মাথা খারাপ, কারণ জয়ীব দুর্বল ওই 3-এর তরিকা যে শিখে আছেন সেটাকে সংশোধন করতে হবে। 3 পড়লে উত্তম তরিকা, উত্তম তরিকা 2টি, একটি হচ্ছে 2 পড়ে সালাম ফিরে দেন তারপরে 1 পড়েন, যেমন এখানে রমজান মাসে পড়া হয় তাই না, এই 3 পড়ার একটা তরিকা। আর একটা তরিকা 3 পড়ার, একসাথে 3 পড়েন, 1 রাকাত 2 রাকাত 3 রাকাত সরাসরি উঠে যান, 2 রাকাত পড়ে তাশাহুদে বসবেন না, এইভাবে একসাথে তিন রাকাত পড়েন বিনা তাশাহুদে, বিনা আত্মাহিয়াতে, শেষখানে আত্মাহিয়াত পড়েন। আর কুনুত আছে, কুনুত রুকুর আগেও করা যেতে পারে, রুকুর পরেও করা যেতে পারে, ওর জন্য তকবীর দেওয়ার দরকার নেই, সূরা শেষ হলে পড়ে নেন অথবা রুকুর পরে পড়েন, দুটোই জায়েজ রয়েছে, দুটোই প্রমাণিত। এই হচ্ছে তিন রাকাত পড়ার দুটো তরিকা সুন্নত সম্মত। তৃতীয় তরিকা যেটা হানাফি ভাইরা পড়ে সেটি জয়ীব, কোন সহিহ হাদিসে নেই, সহিহ হাদিসে নেই, সেটা হচ্ছে মাগরিবের মতো করে পড়া, দুই রাকাত পড়লো, পড়ার পর আত্মাহিয়াত বসলো, আত্মাহিয়াত পড়লো তারপরে উঠলো, মাগরিবের মতো শেমসে, তারপরে উঠে আর এক রাকাত পড়লো, আর এক রাকাত পড়ে আবার তাকবীর দিল, তাকবীর দেওয়ার পরে কনত পড়লো। তো এখানে এই তরিকাতে দুটো দুর্বলতা, একটা দুর্বলতা হচ্ছে মধ্যখানে দুই রাকাতের পর আত্মাহিয়াত পড়া, এটা জয়ীফ, ভিত্তিহীন, সুতরাং এটা করবেন না। আর একটি হচ্ছে এই যে তকবীর দেওয়া, এর কোনো প্রমাণ নেই, যেমন সূরা শেষ হলে তেমনি আপনি পড়ে আল্লাহুম্মা হাদিনা ফিমান হাদাইতা, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা, যেটা যেকোনো দুটি বা দুটোই একসাথে পড়তে পারেন কোনোতের। তারপরে আরেকটি মাসলা শুনে, দুটি ভুল তো হইল তাই না, তৃতীয় ভুল হচ্ছে হানাফি মাযহাবের যে তারা কুনুত পড়াকে, বেতরের কুনুতের দোয়া পড়াকে ওয়াজিব মনে করে, সেটা ভুল, এটি হচ্ছে সুন্নত। কারণ ওয়াজিব হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশ কিছু সময় প্রমাণিত যে তিনি মাঝে মাঝে কুনুত ইচ্ছা করে ভুলে গিয়ে না ইচ্ছা করে ছেড়ে দিতেন। যেহেতু হানাফি মাযহাবে বেতরের কুনুতকে ওয়াজিব করে দেওয়া হয়েছে, সেজন্য কুনুত যদি কেউ ভুলে যায় তাহলে তারা সহ সিজদা করে। তাহলে এই বেতরে হানাফি ভাইদের বেতরে তিনটি ভুল, একটি হচ্ছে মাগরিবের মতো করে আত্মাহিয়াত পড়া দুই রাকাতের পরে, দুই নম্বর হচ্ছে সূরা পড়ার, সূরা ফাতিহা আর একটি সূরা পড়ার পরে একটা তকবীর দিয়ে তারপরে কুনুত পড়া, তিন নম্বর ভুল হচ্ছে কুনুতকে ওয়াজিব মনে করা আর কারো যদি ছুটে যায় তাহলে সহ সিজদা করা। এই তিনটি ভুল ছেড়ে দেন তাহলে বেতর সহি হয়ে যাবে। ওটা তো আছে এই বেতরে, তিন রাকাত বেতরে ভুল বলছি। এগুলো কোন দলিল নয়, জয়ীফ দলিল নয়, এগুলো বিদাতীদের জাহেলদের কথা, যে কেউ যদি কোনো না পারে তাহলে কি করবে, তিনবার কুল পড়বে, এগুলো জাহেলদের, এগুলো হানাফি ফেকার কথা নয়, এগুলো জাহেলদের কাজ। হানাফি ফেকাদের যেটি আছে এই তিনটে ভুল, হানাফি ফেকাতেই ভুল আছে তিনটি, আর বাকি জাহেলদের ভুল আরো দুটি আমাদের ভাইরা বললো, যে যদি কারো কোন মুখস্থ না থাকে তিন কুল পড়ো, মানে তিনবার সূরা ইখলাস পড়ো, এটা জাহেলদের ভুল, এটা কোনো ফেকার কিতাব নেই তাদের। আর একটা কথা বলল যে এক রেকাতকে তারা অস্বীকার করে, তো আগেই বলেছি যে তারা এক রেকাতকে মানেই না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আও তারা বে ওয়াহেদা এক রেকাত বেতর পড়েছেন, এক রেকাত বেতর পড়েছেন, বহু হাদিস বুখারীতে রয়েছে, তা বুখারীর হাদিস আমল করার জন্য কিসের জন্য, অথচ ওই আজিজুল হক সাহেবের যে বুখারী তার মাঝে শুরু ভূমিকা তুলে এসেছে যে সমস্ত হাদিসের মধ্যে সবচেয়ে সহি হাদিস হচ্ছে বুখারী, শুধু বলার জন্য, হ্যাঁ আর কাজের সামান্য কিছু। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আমিন সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হ্যাঁ, বেতর নামাজ ওয়াজিব নয়, এটি আরেকটি ভুল, বেতর নামাজের হুকুম সম্পর্কে ভুল, হানাফি মাযহাবে বেতর নামাজ ওয়াজিব, বেতর নামাজ সুন্নাতে মুআক্কাদা ওয়াজিব নয়, তাদের কাছে যেহেতু ফরজ ওয়াজিব পার্থক্য আছে সেই জন্য হয়তো ওয়াজিব করেছে, কিন্তু ওয়াজিব নয়। আসলে হাদিসে এসেছে আল বিতরু লাইসা বিহাতমিন, বেতর ওয়াজিব ফরজ নয়, ওয়াজিব নয় ফরজ নয়, সুন্নাত বেতর, কিন্তু সুন্নাতে মুআক্কাদা, বেতর কেউ ছাড়লে গুনাহগার হবে, অন্যান্য সুন্নতের চাইতে বেশি তাগিদ আছে, জোহরের সুন্নাত কেউ ছাড়লো, ফজর সুন্নাত ছাড়লো, তার চাইতে বেশি গুরুত্ব হচ্ছে বেতরের, সুতরাং বেতরের বেতর হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, তার মানে এই নয় যে কেউ ছেড়ে দেবে, ছাড়লে গুনাহগার হবে, জি, এবং কারো ছুটে গেলে জোড়া করে দিনে পড়ে নেবে, জোড়া করে দিনে জোহরের আগে পড়ে নেবে, সহি হাদিস নাই, সহি নাই বলছেন, ওটার মানে হচ্ছে যেটা আছে যেমন গোসলে আমল জমাতে ওয়াজিব আলা করলে মুহতালিম, জুমার দিনের গোসল করা প্রত্যেক সাবালকের জন্য ওয়াজিব, এর মানে কি সাবেতুন মুআক্কাদাতুন, এর অর্থ জি।